وقد قال الله تعالى في الكلام المجيد: فأعوذ بالله السميع العليم من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. ولا تستوي الحسنة ولا السيئة، ادفع بالتي هي أحسن، فإذا الذي بينك وبينه عداوة كأنه ولي حميم. وما يلقاها إلا الذين صبروا وما يلقاها إلا ذو حظ عظيم. যাবতীয় হামদ ও সানা, যাবতীয় প্রশংসা ও আরাধনা তিনি মহান আল্লাহ পাকের জন্য, যিনি আমাদেরকে মেহরবানি করে আজকে জুমার খুতবায় সবাইকে শরীক হওয়ার তৌফিক দান করেছেন। সকলে বলুন আলহামদুলিল্লাহ। এবং যাবতীয় দরুদ ও সালাম সেই নবীর শানে, যা রেখে যাওয়া মহান আদর্শের প্রচার ও প্রসারের জন্য ইসলামের এই চিরন্তন বিধান জারি হয়েছে, যতদিন পৃথিবীতে মুসলমান থাকবে, যতদিন পৃথিবীতে জুমার সালাত এবং খুতবা থাকবে, ততদিন প্রতি জুমার দিনেই তার রেখে যাওয়া হেদায়তের বাণী পৃথিবীর সর্বত্র প্রচারিত হবে। সেই মহান শিক্ষক, মহাবিপ্লবের মহানায়ক মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লামের জন্যই যাবতীয় দরুদ ও সালাম। আল্লাহ পাক যদি সব কিছু ভালো রাখেন, ইনশাআল্লাহ আগামী জুমা এখানে মানুষের ঢল নামবে, অসংখ্য হক প্রিয়াসী মানুষ বাংলার বিভিন্ন আনাচে কানাচ থেকে নওদপাড়ার মাটিতে জমা হবে আমাদের আগামী 25তম বার্ষিক তবলিগী ইজতেমা আগামী বৃহস্পতি এবং শুক্রবারে ইনশাআল্লাহ অনুষ্ঠিত হবে। আল্লাহ পাক যেন এটা কবুল করে নেন। আল্লাহ বলছেন, ওমান আহসানু ক্বাওলা মিম্মান দাআ ইলা আল্লাহ, তার চাইতে উত্তম, সবচেয়ে সুন্দরতম কথা আর কি আছে, যে ব্যক্তি মানুষকে ডাকে আল্লাহর পথে, ওয়া আমেলা সালেহান, অতঃপর সৎকর্ম সম্পাদন করে, ক্বাওলা ইন্নানি মিনাল মুসলিমিন, এবং সে বলে যে আমি মুসলমানদের অন্তর্ভুক্ত। বলুন আলহামদুলিল্লাহ। নিজেকে মুসলিম বলে পরিচয় দেওয়ার মধ্যে যে গর্ব আছে, আল্লাহ পাক নিজেই সে কথা বলে দিচ্ছেন যে বলে যে আমি মুসলিম, কারো ভয়ে স্বীকৃতি গোপন রাখে না। এই যে বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ, মুসলমান দেশে বাস করছে বলে আপনারা সাহস পাচ্ছেন ভালো, পার্শ্ববর্তী দেশে বসবাস করতেন তাহলে বুঝতেন মুসলমান বলাটা কত মজা, কারণ বাধা না পেলে আনন্দ লাগে না। বিদেশে গেলেই আমাদের লোকেরা বুঝতে পারে যে আমরা কোথায় আছি। তাই যে দেশে মুসলমান নাই, যে দেশে ইহুদি নাসারা খ্রিস্টান বসবাস করে, যে দেশে হিন্দু বৌদ্ধ দূষিত দেশ, সেখানে একজন মুসলমান নিজেকে টের পায় যে আমি কে। এখানে সবাই মুসলমান আমরা টের পাই না, আর সেজন্য আল্লাহ পাক শিখিয়ে দিচ্ছেন যে ব্যক্তি বলে যে আমি মুসলিম, তার চেয়ে সুন্দর কথা কি আছে। সে সুন্দর কথা, ওমান আহসানু ক্বাওলা মিম্মান দাআ ইলা আল্লাহ, আল্লাহর দিকে ডাকার এই সুন্দর কথা বলার জন্যই আল্লাহ পাক নওদপাড়া মাটিকে বেছে নিয়েছেন বাংলাদেশের মধ্যে। সেজন্য আমরা আবারও শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। বাংলাদেশের দিকে দিকে ওয়াজ নসিহত হচ্ছে, তাফসীর কোরআন মাহফিল হচ্ছে, ইসালের সবের মাহফিল হচ্ছে, তাই না, ওরসের মাহফিল হচ্ছে, ঠিক না? সব জায়গায় কিন্তু কোরআন হাদিসই বলে, এরপরেও কেন আমরা এখানে আবার আলাদা ব্যবস্থা করতাম? সবাইকে নিয়ে আমাদের যাওয়া উচিত ছিল 1800-তে, লোকজন বেশি, কারণ আপনাদের ধারণা যত লোক বেশি তত আল্লাহ দোয়া কবুল করবে, ভিড় করতে পারলেই হয়, আর যদি কোনো কোনো আল্লাহ যদি আমাদেরকে কোনো মতে টঙ্গিতে একবার নিয়ে যেতে পারে তো তো একটা হজের কাজ হয়ে গেল। ভিড় হলেই নাকি বেশি, এই ধারণায় সর্বনাশ করে দিল দেশটাকে। যদি আরাফাতের ময়দানে 5 জন লোক হয়, আপনি কি ওই লোকগুলোকে এখানকার চাইতে নেকিতে কম মনে করবেন নাকি? আরাফাতের ময়দান হজের ময়দান, 5 জন লোক হলেও সারা বিশ্বের সমস্ত ময়দানের চাইতে প্রাধান্য উপরে থাকবে, ঠিক না? কারণ ওটা এমন একটি জায়গা যে আল্লাহ এবং রসুল কর্তৃক নির্ধারিত পবিত্রতম স্থান পৃথিবীর মধ্যে, আল্লাহ পাক মানুষ সৃষ্টি করার পরে প্রথম সমস্ত মানব অর্থাৎ কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে, আদম থেকে দুনিয়ার শেষ দিন পর্যন্ত যত আদম সন্তান আসবে দুনিয়াতে, সবাইকে আল্লাহ সৃষ্টি করে ওই আরাফাতের ময়দানে জমা করে বলেছিলেন, আলাস্তুবি রব্বিকুম, আমি কি তোমাদের প্রতিপালক নই? সেদিন সবাই আমরা স্বীকৃতি দিয়েছিলাম, হ্যাঁ কালু বালা, হে আল্লাহ তুমি আমাদের প্রতিপালক, তুমি আমাদের সৃষ্টিকর্তা। সেই ময়দানের সঙ্গে তুলনা হবে কি অন্য কোনো ময়দানের? হতভাগা বাংলাদেশের মুসলমানরা বলে এইখানে গেলে চঙ্গির নেকি পাওয়া যাবে, গেলে হজের সব পাওয়া যাবে। মানুষের ভিড় জমানোর চাইতে নেককার মানুষের ভিড় জমানোটা বেশি জরুরি। শিরক বিদাত সম্বলিত আমল আল্লাহর কাছে হাবা আম মানসুরা, খড়কুটোর মতো উড়ে যাবে কিয়ামতের মাঠে। যত দল আছে, যত ইজতেমা আছে, আর যত মাহফিল আছে বাংলাদেশ ইসলামের নামে, কোন মাহফিলই নির্দোষ দাবি করতে কেউ পারবে না। পবিত্র কোরআন এবং সহিহ হাদিসের ভিত্তিতে মানুষকে আহ্বান করা কোন মজলিস পৃথিবীতে বাংলাদেশে আছে বলে আমাদের জানা নাই। জাতীয় ভিত্তিক এমন ধরনের কোন তবলিগ ইজতেমা কেউ করে না, হয়তো গ্রামে গঞ্জে শহরে কোন জায়গায় কেউ কেউ করেন, সে কথা আলাদা। জাতীয় ভিত্তিক এই ধরনের কোন সম্মেলন বাংলাদেশে কোথাও হয় না, যেখানে সিরফ পবিত্র কোরআন ও সহিহ হাদিসের ভিত্তিতে দাওয়াত দেওয়ার সিদ্ধান্ত আছে, বক্তাদেরকে দু মাস আগে লিখে দেওয়া হয়, এর বাইরে গেলেই তাকে বসিয়ে দেওয়া হয়, কখনোই ইজতেমা তাকে দাওয়াত দেওয়া হয় না। যদি কখনো তার মুখ দিয়ে শিরক বিদাতের পক্ষে কথা চলে আসে, অথবা যদি জৈব হাদিসের পক্ষে কোনো কথা চলে আসে, ওই বক্তা জীবন বিতন অধবাতে মাহরুম হয়ে যাবে। অত সহজ না এখানে স্টেজ উঠে বক্তব্য রাখা। পবিত্র কোরআন এবং সহিহ হাদিসের বাইরে কোনো কথা এখানে আসে না, এসে গেলেও ওখানে তাকে ভুল স্বীকার করতে হবে। আপনাদের মনে আছে কিনা জানি না, এখানে স্টেজ ছিল তখন বাংলাদেশের আইএলএস এর মধ্যে অত্যন্ত নাম করা বক্তা, ওই বক্তৃতা অবস্থাতেই একটা কথা বলে ফেলেছেন, ভাগ্যক্রমে ওই সময় আমি স্টেজে ছিলাম, দিনেন্দ্রে তাকে বসিয়ে দিয়েছি, আপনাকে একটি কথা বলে দেওয়া হবে, শেষ, বসে। দেশের সেরা বক্তা হতে পারেন, আমার কাছে আপনি কিছুই না, কিন্তু আপনি সৈয়াজে বাইরে কথা বলেছেন, চলবে না, কথা বলছেন। এরপরও আমরা জেলে গেছি, তিন বছর ছিলাম না, তারপরেও সৈয়াজের কথাই এখানে হয়েছে, কারণ সিলসিলা জারি করে দিয়ে গেছে আমরা এখানে। আমরা মরে গেলেও ইনশাল এখান থেকে সৈয়াদিসের বয়ান হবে, ফালতু কথা বললে এখানে টিকতে পারবে না। সে যত বড় পাঁচ ঘন্টার বক্তৃতা হোক আর দশ ঘন্টার বক্তা হোক, কোনো কাজে লাগবে না। এই যে সৌভাগ্য আপনাদের এখানে হয়েছে, এই জন্য আপনারা গর্বিত নন। হাজার হাজার মানুষের দোয়া আছে, আসতে পারে না, দিতে পারে না, কিন্তু অন্তর থেকে ভালোবাসে, হ্যাঁ বাংলার জমিনে এক জায়গায় অন্তত হক কথার প্রকাশ ঘটছে। হাজারো মানুষ গালি দিচ্ছে, লক্ষ মানুষ গালি দেবে, কিছুই যায় আসে না। আমার রসুলকে সমস্ত আরবের লোক গালি দিয়েছে, তার বাপদাদা চৌদ্দুরুস্তাকে গালি দিয়েছে, যায়নি, নিজের রক্তের সন্তানের চাষারা গালি দিয়েছে, মেরেছে, রক্তাক্ত করেছে, তাতে আমার রসুল কোন হক কথা বলতে ছাড়ে নাই। আর হক মানে কি, মানুষের বানরটা তো হক হয় নাকি, দশজন লোক এক কথা বললো, আর একজন লোক হক কথা বললো, দাম কার বেশি, দশের মূল্য বেশি না একের মূল্য বেশি? পবিত্র কোরআন এবং সহিহ হাদিসের একটা বক্তব্য আপনার লাখো বক্তব্য চাইতে উত্তম, কারণ ওই বক্তব্য আমাকে জান্নাতের পথ দেখাবে, আর আপনার বক্তব্য দুনিয়াতে শেষ। পবিত্র কোরআন এবং সহিহ হাদিসটাই হলো আল্লাহর পথ। ওমান আহসানা কওলা মিম্মান দাআ ইলা আল্লাহ, তার চেয়ে সুন্দরতম কথা কার আছে যে ব্যক্তি ডাকে আল্লাহর পথে? আমার ডাকছি আল্লাহর নামে শয়তানের পথে। কালকে একটা বিরাট ইসার সাহেব মাহফিল হয়ে গেছে, বাংলাদেশের বলা যেতে পারে সবচেয়ে নাম করা ইসলামী পত্রিকা, তিনি বড় একটা মানুষ, নামের শুরুতে আল্লাহ ছাড়া চলে না, লিখছেন যে সমস্ত মানুষ নবীকে নূর মানে না তাদের সম্পর্কে আপনারা সাবধান। কি বলতে হবে? নাউজুবিল্লাহ বলেনি, বলি দেবতে বলবেন, নিজের থেকে বলেন নাউজুবিল্লাহ মিন জালিক। আল্লাহ আমাদেরকে এই ধরনের বিভ্রান্তিকর বক্তব্য থেকে পানা দিন। আমরা মনে করি আমাদের রসুল মানুষ নবী ছিলেন, নূরের নবী নয়, কথা ঠিক না? যদি নূরের নবী হয় তো পেশাবটা খালি কেন হলো? নূরের কি বিয়ে শাদী হয়? নূরের কি ছেলেপিলি হয়? এদেরকে কে বুঝাবে? আল্লামা, এলেমের কোনো অভাব নাই, ডিগ্রির কোনো অভাব নাই, সব দিক দিয়ে তারা বড় আছে আলহামদুলিল্লাহ, কিন্তু শয়তানি ধোকা তার মধ্যে এমন করে ঢুকেছে, এই মাথাটাকে শয়তান তার নিজের কাজে লাগাচ্ছে। এই জন্যই শয়তান সবসময় বড় নেতাদের পিছনে লাগে, ছোটখাটো লোক ঘুরি তো লাভ হবে না। বড় রাজনৈতিক নেতা, বড় অর্থনৈতিক নেতা, বড় দার্শনিক নেতা, বড় এলমি নেতা, বড় ধর্ম নেতা, এদের ভিতরে শয়তান চিরকাল কাজ করে। আর এদেরকে ডিঙিয়ে যে নবীগণ কাজ করে গেছেন বলেই এদের অত্যাচারে নবীরা চিরকাল নির্যাতিত হয়েছেন। আজকের দিনে একই সুন্নত জারি আছে, হক কথা যারা বলবে তাদের বিরুদ্ধে সবার আগেই দুশ্মন হবে ধর্ম নেতারা, যারা ধর্মকে ভুলভাবে মানুষের সামনে পরিবেশন করে, যারা আমার রসুলকে খানকার পীর বানিয়েছে, যারা রসুলকে নূর বানিয়েছে, যারা রসুলকে বসে তসবিটার লোক বানিয়েছে, তাদের বিরুদ্ধে প্রতিবাদ করা উচিত। বই বেরিয়ে গেছে, সবাই কেনার চিন্তা করবেন, 400 টাকার পকেটে নিয়ে যাবেন ইস্তেমা ফিল্ডে, বই যেন থাকে না। আল্লাহর রসুলের সত্যিকারের রূপটা কি ছিল আপনারা সেখানে পাবেন। আমি হেডিং দিয়েছি 88টা যুদ্ধ তিনি করেছেন, এটা কেউ বলবে না আপনাকে। তিনি কতবার তসবি পড়েছেন রাত্রিবেলা, কতবার কি করেছেন, এই নিয়ে সবাই ব্যস্ত। আরে বাবা, তো 10 বছর মদিনায় ছিলেন, তো 2.5 বছর যুদ্ধের ফিল্ডে ছিলেন, যে মানুষটা সে কখন তসবিটি পাঠিয়ে করে তোমার মতো ঘরে বসে বসে 10 বছরের মধ্যে 2.5 বছর যুদ্ধের ময়দানে জীবন কাটিয়েছে তার। সবসময় ভয়ে ভয়ে থাকতে হতো কখন হামলা হবে। আয়েশা সিদ্দিকা বলছেন, আমার রসুল রাতে ভয়ে ঘুমাতে পারতেন না। একদিন বলছে, আয়েশা যদি কেউ আমাকে একটু পাহারা দিত তাহলে বোধহয় ঘুম হতো। হঠাৎ করে অস্ত্র ঝনঝনে বাইরে, দরজার বাইরে, আল্লাহ রসুল বললেন, কে? আমি সাধু নবী অক্কাস। কি জন্য এসেছ? আপনাকে পাহারা দেওয়ার জন্য এসেছি। আল্লাহ নবী আনন্দ ঘুমিয়ে গেলেন। মায়াশা বলছি, এমন ঘুম পড়লো যে নাক দেখে না, ছোট আমারই ঘুম হয় না। সেই রসুলকে তোমরা বানিয়েছো নূরের রসুল, তাকে বানিয়েছো খানকার রসুল, তাকে বানিয়েছো হজর সাধক, জীবনের রক্ত দিয়ে ইসলাম কায়েম হয়েছে, কাউকে দোয়া ফুকফাক দিয়ে ইসলাম কায়েম হয় নাই, আর আখেরি মোনাজাত করে ইসলাম কায়েম হয় নাই। আখেরি মোনাজাতের বেদাত চালু করে সারা দেশের আখেরি মোনাজাত হচ্ছে। আমার মনে হয় কবে আমাদের প্রধানমন্ত্রী আর বিরোধী নেত্রী আখের মনোজা শুরু করে দেন না, আল্লাহ জানে। কেউ তো লোক হয় খুব, বুঝলেন নাই, আখের মনোজার লোক খুব বেশি হয়। আমাকে জিজ্ঞেস করে, স্যার বাবা, স্যার আপনার ইস্তেমা যাবো, তা আখের মনোজাত কবে? সেই সময় যাবো, তোমার জীবনে যাওয়া লাগবে, থাক বাড়ি বেশি। আখের মনোজার গোষ্ঠী আমার জায়গা নাই, বল কি জানেন স্যার, তাহলে কি জন্য যাবো? কারণ ওইটি হলো আসল কথা, আখের মনোজা এসে আল্লাহ করবে, বাস আল্লাহকে পেয়ে গেলাম, আর দুনিয়া সারাদিন বদমাশি করবো কোন সমস্যা নেই, একটা আখেরি মনোজের সমস্ত গোনা খাতা মাপ। জি না, পবিত্র কোরআন এবং সহিহ হাদিস ভিত্তিক তাদের জীবন হবে, তাদের জীবন হবে রসুলের মতো জীবন হতে হবে। কানা খুলকুহুল কোরআন, রসুলের চরিত্র ছিল জীবন্ত কোরআনের চরিত্র। কোরআনে যা আছে রসুল তাই, রসুল হল কোরআনের বাস্তব রূপকার। রসুল কি ছিলেন? সাধ্যমতো চেষ্টা করেছি জনগণের সামনে তুলে ধরার জন্য, জেলখানায় বসে লিখছিলাম 1210 পৃষ্ঠা, বেরিয়ে এসে আবার ঠিকঠাক করে এখন হয়েছে 720 পৃষ্ঠা। বই কিনবেন তো? পয়সার কাঙাল হবেন না দয়া করে, দুটো মুরগির দাম দিলে হয়ে যাবে, কিন্তু পড়তে হবে আপনাকে। শর্ত হলে যদি না পড়েন বই কিনেন, দেখো অনেকে বই কিনে আলমারি সাজিয়ে রাখে, দেখো আমি কত বড় বিদ্বান, ও জীবনে বই ছুঁয়েও দেখে না, যে বই পড়ে না বইয়ের পৃষ্ঠা দাগ দেন ও কিচ্ছু না। অতএব বই কেনার নিয়ে, পড়ার নিয়ে কিনবেন, এবং নিজের ফ্যামিলিকে অবশ্যই আগে রসুলের চরিত্র চরিত্রবান করে গড়ে তোলার চেষ্টা করবেন। আপনার দায়িত্ব আছে আপনার সন্তানের প্রতি, দায়িত্ব আছে আপনার স্ত্রীদের প্রতি, অন্যগুলো দায়িত্ব অত বেশি গুরুত্ব নয় যত বেশি দায়িত্ব পরিবারের প্রতি। পরিবারের লোক যদি নিজের ইলমের অত আল্লাহ রসুলকে যদি সে না জানে, কি দরকার আমার দুনিয়া বেঁচে থাকার? আমি যারা অনুসরণ করি, যারা হাদিসের জন্য জীবন দেই, যারা হাদিস পড়ে আমি জীবন পরিচালনা করছি, তাকেই চিনলাম না, কি না? অতএব শিরকের দিকে যারা আহ্বান করে ওটা ইসলামী মজলিস নয়, বেদাতের দিকে যারা আহ্বান করে আদৌ কোন ইসলামী মজলিস নয়। ইসলামকে যারা নিজেদের রাজনৈতিক স্বার্থে ব্যবহার করার জন্য বিরাট সম্মেলন করে, সেখানে বসে পুরো তফসিরটাই ঘুরিয়ে নিয়ে যায় ইসলামকে যাবতীয় নেতৃত্ব আমাকে দেওয়ার জন্য, ভোট ক্যাম্পাস করার জন্য। গ্রামে গ্রামে তফসিরুল কোরআন মাহফিল হচ্ছে এখন, অত তফসিরুল হয়টা কি সবাই জানে। এগুলা এই সমস্ত ধোকাবাজি কারবার করে ইসলামটাকে বানিয়ে দিয়েছে সে সাত অন্ধের হাতি দেখার মতো। এক অন্ধ যে কান ধরেছে বলে ইসলাম হাতি হলো কানের মতো, এক অন্ধকে পা ধরেছে বলে হাতি হলো মসজিদের খাম্বার মতো, এক অন্ধ যে হাতে সুর ধরে বলতে বাপরে বাপ হাতি বিশাল ব্যাপার সাপের মতো। আমাদের মৌলভী সন্দেহ অবস্থা হয়েছে তাই, আল্লাহ রসুল একটা হাতি যে যদি টানতে সেরকম হয়ে গেছে। কেউ বানাইছে তাকে একবার তামাক দ্বারা যে আল্লাহ ইবাদত করে, কেউ বানাইছে যুদ্ধের ময়দানের প্রধানতম সেনাপতি, কেউ বানিয়েছে কুশাগ্র বুদ্ধি রাজনীতিবিদ, কেউ বানিয়েছে পৃথিবীর সেরা দার্শনিক, এই করে করে ইসলামকে রসুলকে বানিয়ে দিয়েছে। আর আমরা বলছি মহাবিপ্লবের মহানায়ক, বিশ্বকে পরিবর্তন করে দিয়েছেন তিনি, সারা বিশ্বের আকিদা আমলে একেবারে বিপ্লব এনে দিয়ে ঝড় এনে দিয়েছেন তিনি, সকল দিকেই মহানায়ক, শুধু একদিকে নায়ক নয়। এই মানুষটা হলো আমাদের জীবনের উসওয়ে হাসানা, সর্বোত্তম আদর্শ। তার আদর্শ প্রচারের জন্যই আমরা প্রতি বছর এখানে তবলিগ ইজতেমা করি, এক একজন বক্তাকে একটা সাবজেক্ট দিয়ে দেই, আল্লাহর রসুলের জীবনের এক একটা অংশ তাদেরকে দিয়ে দেই। সবাই পড়ে খালি একই কথা বলবে তো হবে না, সারা জীবন ধরে এই কাজই করতে হবে মুসলমানদের। আমার নবীকে তুলে ধরতে হবে নবীর মতো করে, এবং তার কোরআন হাদিসকে তুলে ধরতে হবে আমল করার জন্য, শুধু বয়ান করার জন্য নয়। সেই সাথে কোন অবস্থাতেই যেন কোরআনের অপব্যাখ্যা না হয় সেদিকেও আমাদের চিন্তা করতে হবে। কারণ যারা মিলাদের প্রমাণ কোরআনের আটটা আয়াত দিয়ে প্রমাণ করতে পারে মিলাদ, একটা আস্ত বেদাত, একটা পাগলেও বোঝে ওটা বেদাত, এটা পাগলে বোঝে হুজুররা বোঝে না। আল্লাহ রসুলের মৃত্যুর ছশো বছর পরে যে জিনিসটা আবিষ্কার হয় ওটা সুন্নত হয় না বেদাত হয়? জি হ্যাঁ, আপনি ওই দেওবন্দার ফুরফুরা সব পাশ করে এসে বোঝেন না আপনি, লোকেরা বলে বাপরে বাপ এত বড় বিশাল পাগড়ি মানুষ উনি কিছু বোঝে না, সব ইনি বোঝে। বাস লোকেদের সবচেয়ে বড় দলিল হচ্ছে এটা, এটা চিরদিন ছিল আজও থাকবে আগামীতেও থাকবে, এর জন্য চিন্তা করবেন না। বিশুদ্ধ দাওয়াত দেওয়ার জন্য জাতীয় ভিত্তিক যে কেন্দ্র, আলহামদুলিল্লাহ আমরা বলি আর না বলি মানুষের কাছে এটা কবুল হয়ে গেছে, বলা লাগে না। গতবার আমাদের তবলিগ ইস্তেমার দুটো ইয়ং ছেলেকে আমরা সন্ধান পেয়েছি, এসে সেই একেবারে হাটহাজারি ফটিকছড়ি থেকে, যেখানে মুফতি আহমদ শফির কেন্দ্র, আশ্চর্য ব্যাপার। তোমরা এখানে কেন? আমার সঙ্গে সরাসরি কথা হয়নি, আমাদের সেটের সঙ্গে কথা হয়েছে, বলছে আমরা ইনকিলাবে দেখলাম আহেল হাদিস আন্দোলন বাংলাদেশের তবলিগ ইস্তেমার, আহেল হাদিস কি তো আমরা কোনো জানি না, তাই দেখছে আহেল হাদিস কিরকম, তোমার কেমন মনে হলো? পরে আর একদিন থেকে নিয়ে তারা বলবো, যাওয়ার সময় বলে গেছে আগামীতে শুধু বাংলাদেশে না কোন দেশে এরকম এই আন্দোলনই জয়লাভ করবে, কোন বাতিল আন্দোলন সব বাতিল হয়ে যাবে, পরিষ্কার বক্তব্য। আর এক ভাই আছেন ঢাকা থেকে, তিনি একটা ইসলামী দলের বড় স্তম্ভ ওরা আরবি করে নিয়েন, তিনি বলছে আমি ওনাকে সবচেয়ে ঘৃণিত মানুষ মনে করতাম, আমার কথা বলছে যে একা মনে হচ্ছে ওনার চেয়ে ভালো মানুষ আমার কাছে আর কাজ নেই। কারণ কারণটা কি? রাওনা মনে করছেন পীর মানুষ থাকবে, এক জায়গায় চারিদিকে ঘেরাও থাকবে, একবারে গাড়ি ঘোড়া থাকবে, ডাটা চলবে, কিছুই তো না দেখি, সবার সঙ্গে উঠছে বসছে, একা একা কোনো গার্ড নেই, বডিগার্ড নেই, কি মানুষ এটা? এই মানুষের ভয়ে আগে সরকার চারটা সাড়ে তিনটা বছর জেল খাটাইলো, এই রকম ভয় তো কি ব্যাপার? আমি বুঝে গেছি হক এখানে আছে, আমি এখন থেকে আমাকে আপনাদের সঙ্গে ধরে রাখতে পারেন। এরা কিন্তু গোপনে আসে, তাদের যদি আমাদের কর্মী না চিনতে পারি না। লাকিলি এরকম ভাবে বহু মানুষ হকের আওয়াজ পেয়ে চলে আসে। এজন্য আমরা দু এক সময় বলি জান্নাত থেকে বেরিয়ে আসা আদমের সন্তানেরা যখন জান্নাতে যাওয়ার সহি পথ খুঁজে পাবে, গরুর বাছুর যখন মায়ের ডাকে দৌড়িয়ে মায়ের কাছে আশ্রয় নেয়, ঠিক সহি হাদিসের দাওয়াত পেলে জান্নাতি মানুষরা দৌড়িয়ে এখানে চলে আসবে, তাদেরকে কেউই ঠেকাতে পারবে না ইনশাআল্লাহ। তারা সত্যিকারের জান্নাত পেয়েছে তাকে অবশ্যই কোরআন এবং সহিহ হাদিসের কাছে আসতে হবে, এর বাইরে কোথাও ইসলাম নাই। যত গলাবাজি আপনারা করেন, যত লোক সংখ্যার ভয় আপনারা দেখান, কোন লোকের তোকে আমরা করি না, কারণ আমাকে কবরে একাকে যেতে হবে, সঙ্গে কেউ যাবে না, এবং আমাকে আল্লাহর সামনে উঠতে হবে একাকি, তাকেই আমাকে কৈফিয়ত দিতে হবে সারা জীবন তুমি কি করেছিলে? অতএব ভাইরা আমার, প্রস্তুতি নিন মানসিকভাবে, অর্থনৈতিকভাবে, সার্বিকভাবে, যাতে আপনাদের এখানে যারা মেহমানরা আসবেন তারা সহযোগিতা পান, আপনাদের দোয়া পান, সহানুভূতি পান। নইলে নওয়াদপাড়া শুধু নয়, পুরো রাজশাহীরই বদনাম হয়ে যান। আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ এদেশের মানুষকে কোন দিকে ডাকে আপনারা ভালো করে জানেন। কোরআনের আয়াতটি আপনাদের মনে করে দিই, তার চেয়ে সুন্দরতম দাওয়াত কার আছে যে ডাকে মানুষকে আল্লাহর পথে? যখন দাওয়াত দিচ্ছিলেন আল্লাহ রসুল মার খাচ্ছিলেন, তখন আবু বকর এই কথাটি বলেছিলেন, আবু লাহাবের বউ পাথর নিয়ে আসছিল, এবং তার আগে উকবা বিন আবি মুয়াইত আল্লাহ রসুলের গলায় কাপড় পেঁচিয়ে মেরে ফেলে দেওয়ার চেষ্টা করছিল, ঘাড়ের পরে পা দিয়ে মেরে ফেলবে সেদ্ধ অবস্থায়। পরে কে খবর দিয়েছে, এরপর ওই একই ব্যক্তি একদিন উঠির ভুড়ি চাপিয়ে দিয়েছিল, তাও বাকে দৌড়িয়ে এসে বলছে, আতাকতুলুনা রাজুলান ইয়াকুলু রাব্বি আল্লাহ, তোমরা কি এমন একটা মানুষকে মারবে যে লোকটা বলে যে আমার আল্লাহ, আমার রব হলো আল্লাহ? আশ্চর্য অবকারে কথাটা একেবারে মুসা আলাইহিস সালামের কম একজন গোপন ইমানদার ছিলেন তার কথার সঙ্গে পুরোপুরি মিলে গেল। মুসা যখন একজন মানুষকে ঘুষি মারলেন, বদমাসটাকে, সে এক ঘুষিতে মরে গেছে, বলতে মারার জন্য মারে নি, ঘুষি মারলে মরে নাকি বাবা, ঘুষি খাতে মরবি, মরে গেছে। তো এই কথাটা নিয়ে তো খুব হইচে হলো, মুসা তো পালিয়ে গেলেন মাদিয়ানে, কিন্তু একজন গোপন মুমিন একদম ইমানাহু কোরআনের ভাষায় তার ইমানটা গোপন রাখতেন, তিনি এসে এই কথাটি লোকদের বলেছিলেন। যখন তার বিরুদ্ধে খুব বদনাম হচ্ছে, গালিগালাজ করছে সবাই, তখন উনি বলেছিলেন, আতাকতুলুনা রাজুলান ইয়াকুলু রাব্বি আল্লাহ, তোমরা কি এমন একটা মানুষকে হত্যা করবে যে মানুষ বলে আমার প্রভু আল্লাহ? ঠিক সেই কথাটাই কেমন করে যে মিলে গেল, যখন আল্লাহ রসুলকে এইভাবে অবদস্ত করছে, নির্যাতন করছে, তখন আবু বকর একই কথাই বলেছিলেন, তোমার কি এমন একটা মানুষকে মারবে যিনি বলেন আমার প্রভু আল্লাহ? আলী বলছেন, বলো তো সবচেয়ে বড় বীরকে, বলে আপনি সবচেয়ে বড় বীর, আর কে? ওমর সবচেয়ে বড় বীর, আর কে? হামজা সবচেয়ে বড় বীর। আলী বলছেন, তোমাদের সব কথাই মিথ্যা, সবটাই ভুল। তাহলে বড় বীর কে? বড় বীর আবু বকর। কেন? কারণ যেদিন তোমরা কেউ ছিলে না, যেদিন হামজা মুসলমান হয় নাই, ওমর মুসলমান হয় নাই, যেদিন আমার রসুলের পাশে কেউই ছিল না, যখন রসুলকে মারার জন্য কাফের নেতারা প্রস্তুত হয়ে আছে, মাথায় উঠে ভুড়ি চাপিয়েছে, গোড়া ফাঁস দিয়ে মেরে ফেলার চেষ্টা করছে, তোর এই একলা আবু বকর সমস্ত কাফেরদের মোকাবিলা করেছে, তোরা মানুষ না, মানুষ না, এই লোকটা সেই যেটা সেরে আল্লাহর দিকে দাওয়াত দেয়। আমি আলী ইসলাম তখন ছোট বাচ্চা ছেলে, আমি দেখছি দূর থেকে বারবার আমার রসুলকে মারছে আর আবু বকর ঠেকাচ্ছে। বলো সেই দিন নিঃসঙ্গ অবস্থায় যে ব্যক্তিটা নিজের জীবনকে তোয়াক্কা করে নেই, আমার রসুলকে ঠেকানোর চেষ্টা করেছে, তিনি বড় বীর না তোমরা বড় বীর? তোমার সবাই বললো আলী আমাদের ভুল হয়েছে, আসলে আবু বকরই বড় বীর। আর এজন্য আল্লাহ আবু বকরকে নির্বাচন করেছিলেন আল্লাহ রসুলের হিজরতের সাথী হওয়ার জন্য, তখন কিন্তু ওমর ছিলেন না, যে জন্য আবু বকর চিরদিনের জন্য কিয়ামত পর্যন্ত মানুষের কাছে চিরস্থায়ী নাম তার হয়ে গেছে, ইজ হুমা ফিল গার, লা তাহজান ইন্নাল্লাহ মাআনা, ইজ হুমা, যখন তারা দুজন ছিলেন সওরগিরি গুহার মধ্যে, আজ রসুল তাকে সান্ত্বনা দিয়ে বলছেন, লা তাহজান ইন্নাল্লাহ মাআনা, তুমি চিন্তান্বিত হয়ো না, আল্লাহ আমাদের সঙ্গে আছেন। এই যে হুমা সেই দুজন ব্যক্তি কে? ওমর বলছেন, আবু বকরের এক রাতের আমল আমার সারা জীবনের আমলের তুলনা হবে না, যেটা আবু বকর করেছেন আমার রসুলের সাথে ওই গুহার মধ্যে আল্লাহ রসুলকে সাথে সঙ্গ দিয়ে। যদিও হাদিসটা মুরসাল সহিহ, কি জন্য তিনি এত নির্যাতিত হয়েছিলেন? সিরফ দাওয়াতের জন্য। তিনি তো রাজনৈতিক ক্ষমতার অভিলাষে ছিলেন না, তিনি তো নেতৃত্ব পাওয়ার জন্য অভিলাষে ছিলেন না, শুধু কওমের পথভ্রষ্ট কওমকে সুপথে নিয়ে আসার জন্য আল্লাহর বাণী তাদেরকে শুনিয়েছিলেন। আমাদের ধর্মনির্ভরকরা ভাইরা বলে, ধর্ম যার যার, রাষ্ট্র সবার, যে যা পারেন করেন, কোনো সমস্যা নেই, এটা সিরফ আইওয়াশ মিথ্যা কথা, সেটাই যদি সত্য হয় তাহলে কাবা চত্বরে আল্লাহ রাসূল সালাত আদায় করতেন, কেন আবু জাহাল যে তাকে মারতে গেল, কেন আমি মুহাম্মদ তাকে মারতে গেল? উনি সালাত আদায় করছিলেন, কারো তখন ক্ষতি করেন নাই, তার ব্যবসাতে ক্ষতি করেন নাই, কারণ নেতৃত্বের তো উনি প্রতিদ্বন্দ্বী হন নাই। বোঝা গেল ব্যক্তিগত জীবনের ধর্মাচার বস্তুবাদীদের কাছে অ্যালাউড, কিন্তু ইসলাম অ্যালাউড নয়। আর ইসলামকে ঠেকানোর জন্যই যত তন্ত্রমন্ত্র পৃথিবীতে আবিষ্কার হয়েছে, শুধু ইসলামের সত্যকে ঠেকানোর জন্যই। কারণ ইসলামের সত্য আল্লাহ প্রেরিত সত্য, আর অন্যদের সবগুলো বানোয়াট, মানুষের তৈরি বানোয়াট ধর্ম কখনোই আল্লাহ প্রেরিত দিনের সঙ্গে টিকতে পারে না। লেইউজ হেরাহু আলা দিনে কুল্লি, পৃথিবীতে প্রচলিত সকল দিনের উপরে ইসলাম এসেছে বিজয়ী হওয়ার জন্য, ইসলাম কখনো পরাজিত হওয়ার জন্য আসে নাই। সে কোন পরাজয়? যারা মনে করে একটা চেয়ার পাওয়াটাই বড় বিজয়, জি না, বিজয় হল পরকালীন বিজয়। দুনিয়ায় কাঠ খড়েরা চেয়ার টেবিলের বিজয়টাকে বড় বিজয় দেখা হয় না। আমার রসুল কখনোই যুদ্ধবাদী নেতা ছিলেন না, রাজনৈতিক নেতা ছিলেন না, তিনি পরিপূর্ণভাবে ইসলামের নেতা ছিলেন। ইসলাম কোন একটা দিক ও বিভাগের নাম নয়, ইসলাম মানুষের সার্বিক জীবনের সকল দিক ও বিভাগে আলোকের স্তম্ভ স্বরূপ। যারা সার্বিক জীবনে ইসলাম কায়েম করতে চাইবে তাদের সঙ্গে অবশ্যই অন্যান্য আদর্শের সংঘাত আসবে, যেমন এসেছিল আবু জাহেলের সঙ্গে এবং তার সাথীদের সবার সাথে। অতএব ব্যক্তিগত জীবনে ইসলাম ফলো করা তাদের জন্যই সম্ভব যারা ইসলামকে খানকার ইসলাম বানিয়েছে। ইসলাম পরিপূর্ণ যারা পালন করতে চায় তাদেরকে কোনো মানুষই সহ্য করবে না, এমনকি মুসলমান নামধারীরাও তাকে সহ্য করবে না। মনে রাখবেন, আবদুল্লাহ আসাদুল্লাহ হলেই ইসলাম হবে না। আল্লাহ রসুলকে যিনি নিয়ে গেছেন মক্কা থেকে মদিনায় হিজরতকালীন রাত্রে বেলায়, যিনি তার পথ প্রদর্শক ছিলেন, তিনি ছিলেন কাফের। বিশ্বাস করবেন যে কাফেররা রটিয়ে দিয়েছে মুহাম্মাদের মাথা এনে দিতে পারলে 100 উট পাবে, অথচ কাফেরদেরই একজন কাফের তিনি আল্লাহ রসুলকে গোপনে নিয়ে যাচ্ছেন মদিনার পথে, চিন্তা করা যায় নাকি? তার নাম কিন্তু আবদুল্লাহ। এবার আসুন, আল্লাহ রসুলের দাঁত ভাঙলো যে বদমাইশটা উহুদের ময়দানে, তার নামও কিন্তু আবদুল্লাহ। আবার মদিনায় যে সবচেয়ে বড় মোনাফেক যে ছিল তার নামও আবদুল্লাহ। এই তিন আবদুল্লাহ ফারাক করবেন? অত আবদুল্লাহ নাম দিলেই যে জান্নাতের ফেরেশতা চলে যাবো অত সস্তা না। কুফুরি ছাড়তে হবে, মোনাফেকি ছাড়তে হবে, আর পিটিয়ে দাঁত ভাঙার জেল খাটানোর কাজ ছাড়তে হবে, তবে ওই আবদুল্লাহ জান্নাত পাবে। এক আবদুল্লাহ দাঁত ভাঙলো, আর এক আবদুল্লাহ মোনাফেকি করলো, আর এক আবদুল্লাহ পথ দেখালো, কোন আবদুল্লাহ জান্নাত পাবে না। সিরেফ ওই আবদুল্লাহ জান্নাত পাবে যে সত্যিকার অর্থে জান্নাত পাওয়ার জন্য, আল্লাহ রেজামন্দি পাওয়ার জন্য আল্লাহ রসুলের সাথী হয়েছে। উসাইরিম একদিনের জন্য সেজদা করারে, ইহুদি ছেলে, ইয়ং ম্যান, তার গোষ্ঠীর সব বনু আব্দুল আসহাল সবাই ইসলাম কবুল করেছে একদিনে নেতার নির্দেশে সাত দিন মহাজের। উনি বলে দিলেন, দেখো সন্ধ্যার মধ্যে সবাইকে ইসলাম কবুল করতে হবে, নির্দেশ সবাই ফলো করেছিল, ওই যুবক করে। তিন বছর পরে তার হুঁশ হয়েছে, আমি ভুল করেছি, ওদের ময়দানে চলে গেছে আল্লাহ রসুল। ওর মনে এমন পরিবর্তন হয়েছে, কি হচ্ছে, আখেরি জামানার নবী আজকে যুদ্ধের ময়দানে, আর আমি এখানে বসে আছি, নিজে নিজে ইসলাম কবুল করে সোজা চলে গেছে যুদ্ধের ময়দানে, শহীদ হয়ে গেছে, এখনো জানটা বেরেন ধিক ধিক করছে, সবাই খুঁজছে, লাশের খবর নিচ্ছে, বনু আব্দুল হালের লোকেরাও যে খুঁজছে, হঠাৎ দেখে যা ওসাইরিম পড়ে আছে। কি হে ওসাইরিম, তুমি এখানে, তুমি তো ইসলামের বিরোধী শত্রু, কিছু এখানে এসেছ? তোমার জীবনের একটা শেষ প্রান্তে বলছে, না আমি এসেছি আল্লাহকে ভালোবেসে, আমি কলম আসে আদর পড়ে ভক্তের বের হয়েছি, রসুলকে বললো আমি কাফের নই আমি মুসলিম, আমার যেন ক্ষমা করে। শেষ দুনিয়া থেকে এবার সবাই এসে বলছে, হে আল্লাহ রসুল, একটাই মাত্র যুবক বাকি ছিল, সেই ছেলেটি ইসলাম কবুল করেছে, শহীদ হয়ে গেছে, ওর অবস্থা কি হবে? আল্লাহ রাসূল বলেছেন, ইন্নাহু মিন আহলিল জান্নাহ, অবশ্যই সে জান্নাতি হবে। আবু হুরায়রা রাওয়াতে আসছে, আল্লাহর জন্য একটা সিজদাও কখনো দেয়নি। অথচ আর এক আবদুল্লাহ আল্লাহ রসুল বলছেন পাঁচ ওয়াক্ত সালাতে মুক্তাদি ছিল, আবদুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল, তার অন্তরে দাগ কাটে নেই। অথচ ওই আবদুল্লাহর ছেলে সে কিন্তু আবদুল্লাহ, সে একেবারে বাবের উল্টা। বনু মুস্তালিক যুদ্ধ থেকে আসছেন আল্লাহ রসুল, সঙ্গে আবদুল্লাহ ইবনে উবাই আছে, ওমরের যিনি গোলাম ছিলেন আর একজন আনসারের গোলাম, দুই গোলামে কুয়া থেকে পানি উঠার দিকে ঝগড়া লাগাইছে। এটা হয়েই থাকে তাই না, একটা কুয়ায় আমি বলে আমি আগে তুলবো, বলে আমি আগে তুলবো, এটা হয়তো প্রায় ঝগড়া লাগাইছে, লাগালে মারামারি উপক্রম হয়েছে। আর সে আবদুল্লাহ ইবনে উবাই বলছে তোমরাই তো এর জন্য দায়ী, এদেরকে ঘরে বসে বসে কুত্তাগুলোকে খাওয়াই খেয়ে মোটা করেছে, ভাষা কিন্তু একালবুল সামিন, কুত্তাগুলো খাওয়াই খেয়ে মোটা করেছ, তারা এখন তোমাদের উপরে হামলা করছে, কি সাহস! মক্কা থেকে এসেছে উদ্বাস্তু মুহাজিরের দল, আর এসে মদিনায় এসে আনসারদের ছেলেদেরকে মারে, এত সাহস! মদিনায় ফিরি আগে, আমরা এই উৎকৃষ্টরা এই নিকৃষ্টদেরকে বের করে দেবো। কথাটা আল্লাহ রাসূলের কানে গেল, একটা বাচ্চা ছেলে যেই বলল, তখন সমস্ত মুরব্বীরা গিয়েছে আল্লাহ নবীর কাছে, গিয়ে বলছে আল্লাহ রাসূল ওই যায়েদ বিন আরকাম যে কথাগুলো বলেছে ও ছেলে মানুষ বুঝতে পারেনি, আর আসলে মুরব্বী তো অত হুঁশিয়ার মুরব্বী, উনি কথা এগুলো বলেনি, এগুলো মিথ্যা বলেছে ও। আল্লাহ নবী আপাতত মেনে নিলেন, নির্দেশ দিলেন চলো খিমা উঠাও, এখানে থাকা হবে না, থাকলে জটলা পাকাবে, ষড়যন্ত্র করবে। ওর ফল বলছেন হে আল্লাহ রসুল এখন তো এই মাত্র আমরা বসলাম, অন্তর একটা রাতে রেস্ট না নিলে হাঁটতে পারবে না তো, আপনি এই অসময়ে নির্দেশ দিলেন, কথা আছে এখন ব্যাপার আছে কিছু, তোমার এখন শোনার দরকার হাঁটো, এমন টান দিলেন চব্বিশ ঘন্টার মধ্যে আপনি কাফেলা থামানে নেই। এইবার যে ওমর আদিগাস কেন হটেছে জানো, আবদুল্লাহ ইবনে উবাই চক্রান্ত করছিল, এইখানে মারামারি করে যেন আমরা নিজেরা ধ্বংস হয়ে যাই, সেজন্য সরিয়ে নিয়েছে সবাইকে, যেন আপসে বদমাশ করার সুযোগই যেন না পায়। এইবারে আয়াত নাজিল হচ্ছে তবে কি বলো আবশ্য আমরা মুনাফিকরা বলে ঠিক আবদুল্লাহ ইবনে উবাই মুনাফিকের কথাটাই আল্লাহ নকল করে নিয়েছে, একেবারে ভাষাটাই নকল হয়ে গেছে, লাই রাজানা ইলাল মদিনা, যদি আমরা মদিনায় ফেরত যেতে পারি লানুখরিজান্নাল আযজ মিনাল আযল, আমরা উৎকৃষ্টরা নিকৃষ্টদেরকে মদিনা থেকে বহিষ্কার করব। আল্লাহ জবাব দিয়ে কুল হে রাসূল ওদেরকে বলে দাও লিল্লাহিল ইজ্জাতু আলি রাসূলি, ইজ্জাত হলো সিরাফ আল্লাহর জন্য, তার রসুলের জন্য, আর মুমিনদের জন্য, ওয়ালাকিনাল মুনাফিকিনা লা ইয়াফকাহুন, মুনাফিকরা ইজ্জতের ব্যাখ্যাই বোঝে না। যারা মনে করেন ইসলামী আন্দোলন করে মন্ত্রী হতে পারলেই বিজয় হয়ে গেল, ওরা ইজ্জতের ব্যাখ্যা বুঝছে সিয়ার, দুটা চারটা সিয়ার হয়ে গেল মাশাআল্লাহ আমি বিজয়ী হয়ে গেলাম, জি না, ওটা কোনোই মূল্য নাই। আর তো মনে করছে যদি কোনো কোনো পীর হওয়া যায় তার সারা জীবন এখন কাজ করা লাগবে না, আমি পীর, আমার ছেলে পীর, তারপর গদ্দিন হোসেন পীর, সাজ্জাদান হোসেন পীর, চলতেই থাকবে, কত খামি খা, সমস্যা নেই। আমাদের আবু তাহের বলতেন গল্প করতেন না, হাঁটাতে বাড়ি যাওয়ার সময় এক জায়গায় পান ব্যবসায়ী পান রেখে ঘুমাইছে, এবার চলে গেছে পান একটা পড়ে আসে, কিছুক্ষণ পরে এসে শিয়াল বাবা যে পানের পরে পায়খানা করে দিয়েছে, তারপরে আর লোকরা এসে আবার গাছতলায় বসছে, কিরে পানের পরে পায়খানা, নিশ্চয়ই পানটা কোনো ফজিলতের পান হবে। তারপরে আর লোকজন আসছে সুবরে যেছে, আর লোকজন আসছে এবার শুরু হলো পান চারবে ঘিরে রে পূজা শুরু হয়ে গেল, মা হয়ে গেলে শিয়াল গাজী কা মজা, শিয়ালের পায়খানা, বুঝতে পারছেন? এইভাবে অসংখ্য কবর আছে বাংলাদেশে, একটা মানুষ কয় জায়গায় মরে, রাজশাহীতে যান গোদাগাড়িতে সুলতান ওলির কবর আছে, ওই একই বেটার কবর আমাদের রাজশাহী ইউনিভার্সিটিতে আছে, আমাদের মিনু মিয়ার বাহাদুর সবগুলো করলো, কিন্তু ওইখানে বাপরে বাপ ওইটার হাত ধোয়া যাবে না, ওটা একটা মাজার। আচ্ছা ওটা মাজারই না, ওটা সেরেব ইনকামের জন্য বানিয়েছে কিছু দুষ্ট লোক। বাজেদ বস্তুমারি মাজার আছে না স্টেডিয়ামে, বাড়ি হলো ইরানের বিস্তাম শহরে, জীবনের স্টেডিয়ামে চেহারাই দেখেনি, অথচ বাংলাদেশে তার মাজার বোঝা হচ্ছে। এমনিতে বাংলাদেশে অধিকাংশ মাজার ভুয়া মাজার, ওই শিয়াল গাজীকে মাজার। অতএব সাবধান, এইসব জায়গাতে যত কিছু ওয়াজ নসিহত হয় ইসলামের নামে সব কিছুই ভুয়া, মানুষকে জাহান্নামে নিয়ে যাওয়ার দাওয়াত দেওয়া হয়, কিন্তু মুখে বলায় আল্লাহর পথে দাওয়াত। জি না, আল্লাহর পথে দাওয়াত সেটাই যেটা পবিত্র কোরআন এবং সহিহ হাদিস দ্বারা অনুমোদিত বা তার ব্যাখ্যা দ্বারা আলোকিত, তার বাইরে কোশ্চিন কালো আল্লাহর পথে দাওয়াত হতে পারে না। আমার রসুলকে কষ্ট দিয়েছে এইভাবে সবাই। এবারে আবদুল্লাহ বলছে, আব্বা আপনি কোনো অবস্থাতেই মদিনায় ঢুকতে পারবেন না যতক্ষণ পর্যন্ত না আপনি নিজে মুখে স্বীকার করবেন যে আমি নিকৃষ্ট, মোহাম্মদ রসুল্লাহ উৎকৃষ্ট। তরবারি নিয়ে রেডি, এক মাথা উড়িয়ে দেবো, মাথা নিয়ে আল্লাহকে হাজিয়া দেবো। আরে বাপ রে বাপ, বলছে হে আল্লাহ রসুল, যে আপনি আমার আব্বার মাথা চান, কাউকে লাগবে না, আমি নিজে ওকে কেটে নিয়ে মাথা আপনাকে হাজিয়া দেবো এক্ষুনি। আল্লাহ রসুল বলছে, রে বাবা কোন বাবার মাথা করে ছেলে কাটবে? অবশ্যই এ কাজ তুমি করো না, এ কাজ করো না, নিষেধ করলেন। কিন্তু ছেলে তো সাংঘাতিক ছেলে, বাবার বাবা তো নেতা, মদিনার নেতা না, বিশাল নেতা, তো খাজরাজ গোত্রের নেতা। তরবারি নিয়ে খাড়া হয়ে গেছে, মদিনা ঢুকে যাদের বাড়ি যাবে, তো আব্বা এখানটা ঢুকবেন না। কেন? আপনি বলেছেন আমার রসুলকে নিকৃষ্ট লোকগুলোকে আমরা উচ্চ লোকের মর্যাদা বের করে দেবো। আয়াত নাজিল হয়ে গেছে, আপনি যতই অস্বীকার করেন আল্লাহর কথা নাজিল হয়ে গেছে, আপনি সেই লোক হতে। এখানে ছেলে বড় কথা নয়, বাপ বড় কথা নয়, রসুলকে আপনি অপমান করেছেন, নিকৃষ্ট বলেছেন। আমি শুনতে চাই আপনি নিজ মুখে তাকে উৎকৃষ্ট বলবেন, নিজেকে নিকৃষ্ট বললেন, তারপরে আপনাকে ছাড়ব। এরপরেও হবে না যে আল্লাহ রসুল আমাকে অনুমতি দেন তবে ছাড়ব, শেষ করে কি করবে? নেতা বাপ ছেলের কাছে ক্ষমা চাইল, এরপরে বলে যান আল্লাহ রসুলের কাছে সরাসরি বলেন অনুমতি নিয়ে, তারপরে আল্লাহ গেল যে বাবা মানুষের ছাড় ছাড় বেঁচে গেল। দেখেন বাবার বেটা দূরে দূরে কম হচ্ছে না? ও হয়তো যুদ্ধ হচ্ছে আবু আমর আল ফাসেক, তার নাম হলো ফাসেক, ওর নাম হলো দরবেশ রাহেব, আল্লাহ রবি তার নাম দিলেন ফাসেক। সে এত বদের বদ, আপনারা যে জেরার মসজিদ শোনেন না, প্রায় কোবা ঘরে শহরে হয়েছিল, এই জেরার মসজিদের মূল হতে হলো এই এই ফাসেকটা। অথচ তারই ছেলে হামজালা ছিল গাসিলুল মালায়েকা, ও যুদ্ধ শহীদ হয়ে গেলেন, আসমান থেকে ফেরেশতা নাজিল হয়ে তাকে গোফন কাফন পরিয়েছে, গোসল দিয়েছে। এই সৌভাগ্য দুনিয়াকার হয়েছে কেন সম্ভব? বাপ কি আর বেটা কি? বাপ সারা জীবন ইসলামের বিরুদ্ধে গাদ্দারি করেছে, শয়তানি করেছে, আব্দুল ইবনে উবাই সারা জীবন শয়তানি করেছে, অথচ তার ছেলে ইসলামের জন্য জীবন দিয়েছে। আদর্শিক সংগ্রাম কখনই কাউকে খাতির করে না। ইসলাম এটাকেই বলে, ইসলাম দাওয়াতের মাধ্যমে আসে, সঙ্গে সঙ্গে ইসলাম জিহাদের মাধ্যমে আসে, কারণ বাতিলকে প্রতিরোধ করার জন্যই জিহাদের প্রয়োজন। জিহাদবিহীন কোশ্চিন কালে কোন দাওয়াত চলে না। যে দাওয়াত সবাইকে খুশি করে ওটা আসলে কোন দাওয়াতই নয় মনে রাখবেন, বুঝতে পারেন? যে দাওয়াত দিলে সবাই খুশি হয় আর আপনাকে হাদিয়া তোহফা দেয়, ওই দাওয়াত কোশ্চিন কালে ইসলামী দাওয়াত নয়। যে দাওয়াতে কিছু লোক নাখোশ হবে এবং আপনাকে মারবে, আপনাকে তীর মারবে, পাথর মারবে, জেল খাটাবে, ওটাই হলো ইসলামী দাওয়াত। দুর্ভাগ্য দেশের ইসলামের মূল রূপটাই আমরা ভুলে গেছি, সেজন্য আমরা এখন বলি ইসলাম আলাদা, রাজনীতি আলাদা, ইসলাম আলাদা, অর্থনীতি আলাদা, সবকিছু আলাদা। অর্থ ইসলাম তো সার্বিক জীবনে আপনার এমনই নখ কাটা পর্যন্ত ইসলাম শিখেছে, সুদ আশ্রানো পর্যন্ত ইসলাম শিখায়, এমনকি নাপাকের গোসলটা কিভাবে করতে হয় এটাও ইসলাম শিখায়। ইসলাম মানুষের জীবনের সকল দিক ও বিভাগে আলোকবর্তিকা স্বরূপ, আর আমার রসুল সকল দিকের একমাত্র উত্তম আদর্শ আমাদের জন্য। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, কাদের জন্য? ফুসরাকের জন্য, বদমাশদের জন্য, লিমান কানা ইয়ারজুল্লাহ ওয়াল ইয়াউমাল আখিরা ওয়া যাকারাল্লাহা কাসীরা, যারা আল্লাহকে কামনা করে এবং আখেরাতকে কামনা করে এবং আল্লাহকে অধিক হারে স্মরণ করে তাদেরই জন্য আল্লাহ রাসূলের সুন্দরতম আদর্শ। ডাকাতের জন্য বড় আদর্শ না, হিরণিকের জন্য বড় আদর্শ না, মানুষ মেরি বলে আমি মারিনি উনি মেরেছে মিথ্যাবাদীর জন্য আদর্শ না, আদর্শ হলেন দিনদার পরেজগার আল্লাহ ভীরু মানুষের জন্য। আমরা আল্লাহ ভীরু মানুষ হতে চাইবো না শয়তান ভীরু মানুষ হতে চাইবো? হতে গেলে আপনাকে অবশ্যই পবিত্র কোরআন ও সহিহ হাদিসের আলোকে মানুষকে দাওয়াত দিতে হবে, মানুষের সেই পথে ডেকে আনতে হবে। মানুষকে সবসময় শয়তান টেনে নিয়ে যাচ্ছে, আমাকে আমরা উল্টা টেনে নিয়ে আসার চেষ্টা করছি। উল্টা পথে যারা চলে, উল্টা স্রোতে যে চলে, তার বেশি কষ্ট হয় না? কষ্ট আপনাদের হবে। আমরা আহ্বান জানাবো আগামী দিনের এক সপ্তাহ পরে যে তবলিগ ইজতেমা আসছে, আপনারা অধিকারে আসবেন, সার্বিক সহযোগিতা করবেন। এটা সাদাকায়ে জারিয়া, যত মানুষ শুনবে, যতদিন এই সমস্ত ক্যাসেটগুলো থাকবে পৃথিবীতে, ততদিন মানুষ দিনের দাওয়াত পাবে, হক জানতে পারবে। আর যদি আপনার সেখানে কিছু পয়সা বা সহযোগিতা মৌখিক হোক আর অর্থ যেভাবে হোক, ওটা আল্লাহ আল্লাহর রেকর্ডে ঠিকই থাকবে, তাই না? আর আপনি তার নেকির অংশীদার হয়ে যাবেন। আল্লাহ পাক আমাদের সবাইকে দিনে হকের প্রচার ও প্রসারে সর্বাত্মক সহযোগিতা করার তৌফিক দান করুন। আমিন। আকুলু কওলি হাযা, আস্তাগফিরু লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন।